মাধুর্যমণ্ডিত শ্রীধাম বৃন্দাবন, আস্বাদন করছি ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি লীলা, শ্রী শ্রী রাসলীলা। ভগবান কৃষ্ণ কেন রাসলীলা করলেন, আর রাস শব্দের অর্থটাই বা কি? শাস্ত্র মতে রসাত জায়তে ইতি রাস, রসানাং সংগয়তি রাস। রস থেকে রাসের সৃষ্টি। রসবৈষ রসজ্জে বায়ং লব্ধানন্দী ভবতি, তিনি রসরাজ গোবিন্দ, যার লীলা কিঞ্চিত আস্বাদন করলে সাধুগুরু বৈষ্ণবের জন্ম সার্থক হয়ে যায়। সেই ভগবান কৃষ্ণ শ্রেষ্ঠ লীলা করলেন যার নাম রাস। রাস রয়ে আকার দন্তস্য রাস, এই রটাকে দন্তস্যটাকে মাঝের আকারটাকে, রটা কি? রটি হলো রাধা স্বরূপিণী অর্থাৎ জীবাত্মা, আর দন্তস্যটা কি? পরমাত্মা শ্যাম স্বরূপ। তাহলে র আর দন্তস্য জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন হতে দিচ্ছে না কে? আকারটা। এই আকারটাকে, আকারটা হলো জাগতিক মায়া। এই আকারটা যদি সরে যায় তাহলে জীবাত্মা পরমাত্মার মিলন হয়। এই জীবাত্মা পরমাত্মার মিলনকে আটকে রেখেছে আকার। ভগবান কৃষ্ণ রাসলীলা করলেন, এর কারণ দুটি। কি কি? একটা হচ্ছে কামদেবের অহংকারকে ভেঙে ফেলা, আর আরেকটি হলো, আরেকটি কারণ হলো গোপীদের মনোবাসনা পূর্ণ করা। কামদেবের অহংকার ভেঙে ফেলা মানে ব্রহ্মাদি জয় সংরূর দর্প কন্দর্প দর্প দর্প জয়তিষিপতি গোপী গোপী রাস মণ্ডল মণ্ডিত মণ্ডিত। ব্রহ্মা আদি দেবগণকে পরাজিত করে রতিপতি অর্থাৎ কন্দর্প মানে কামদেবের মনে হয়েছিল বড় অহংকার। এই কামদেব কার সন্তান? কামদেব হলো সৃষ্টিকর্তা ব্রহ্মার সন্তান। কামদেব তার পাঁচটা বান দিয়ে ভেবেছিল জগৎ ত্রিভুবনকে জয় করে নেবে। তাহলে শুনুন মা, কামদেব কি করে পাঁচটা বান পেল? সৃষ্টিকর্তা ব্রহ্মার সন্তান রূপে যেদিন কামদেবের জন্ম হলো, কামদেবকে দেখে ব্রহ্মা মনে মনে করছে যে এই সন্তানই আমার সৃষ্টি রক্ষার দায়িত্ব নিতে পারবে। তাই সৃষ্টি রক্ষার তরে সৃষ্টিকর্তা ব্রহ্মা পাঁচটি বান তার সন্তান কামদেবের হাতে তুলে দিল। আর পাঁচটা বান হাতে তুলে দিয়ে বলল, বাবা দেখ, যখন তখন এই বান তুই কাউকে দিস না, যদি সৃষ্টিতে কোনো অনাচার হয় যখন প্রয়োজন হবে তখনই তুই এই পাঁচটা বান ব্যয় করিস। তাহলে পিতা ব্রহ্মা পাঁচটি বান কামদেবের হাতে তুলে দিল। এবার ছেলে যদি দুষ্টু হয় তা মা বাবার কি করবে? কামদেব পাঁচটা বান হাতে পেয়ে কেমন বুদ্ধি দেখুন কামদেবের। পিতা ব্রহ্মাকে বলছে, বাবা তুমি যে আমাকে পাঁচটা বান তুলে দিলে, যখন তখন কাজে লাগবে কিনা বাবা আগে তোমাকেই দুটো মেরে দেখি। হরি হরি হরি ও। নিজের পিতা ব্রহ্মাকে বান মারল কামদেব। কামের বানে জর্জরিত হয়ে ব্রহ্মা নিজ কন্যা সন্ধ্যার রূপেই মুগ্ধ হল, কলঙ্কিত হলো সন্ধ্যা। সন্ধ্যা যখন কাঁদছে সৃষ্টিকর্তা ব্রহ্মা বলছে, কাঁদিস না মা, তোর এই কলঙ্ক দূরে যাবে যেদিন হিন্দু নারীরা সন্ধ্যাবেলায় তুলসী প্রদীপ জেলে, সন্ধ্যাবেলায় তুলসী মন্দিরে গিয়ে সন্ধ্যা প্রদীপ জেলে মঙ্গল আরতি করবে, সেদিন মা সন্ধ্যা তোর মঙ্গল হবে, আর তোর মঙ্গল হলে আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা জগতের মঙ্গল করে দেব। নিতাই গৌর হরি হরি বল। তাহলে মায়েরা আপনারা যে সন্ধ্যা প্রদীপ জ্বালেন তুলসী মন্দিরে, ওর একটা কারণ আছে, বুঝতে পারলেন তো? এই জগতের কল্যাণ করতে একমাত্র পারে নারী শক্তি, যদি সত্যি কেউ পারে। কামদেব বান মেরেছে পিতা ব্রহ্মাকে, ব্রহ্মা সাবধান করে দিল, ওরে কুলাঙ্গার, আমি তোর বাবা, আমি তোর বাবা হয়ে মৃত্যু চাইতে পারি না, কিন্তু তোকে সাবধান করে দিচ্ছি, যে ভুল তুই আজকে করলি সেই ভুল যেন দ্বিতীয়বার না হয়। তুই আমাকে বান মারলি মারলি, কিন্তু আর কোনোদিন যেন কাউকে বান দিস না। কিন্তু চোরে না শোনে ধর্মের কথা, মানে ধর্মের কাহিনী। কৈলাস পর্বতে ভোলানাথ ধ্যান করছেন, কামদেব ভোলানাথের অঙ্গে গিয়ে বান মারল, কামের বাণী জর্জরিত হয়ে ভোলানাথ তৃতীয় চক্ষু দিয়ে কামদেবকে পুড়িয়ে ছাই করে দিল। পুড়ে ছাই হয়ে গেল কামদেব, কিন্তু কামদেবের কপাল ভালো। কেন? এমন পত্নী সে পেয়েছে, একেবারে পতিব্রতা নারী, তার নাম কি? কামদেবের স্ত্রীর নাম জানেন? রতি। নিজের স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে ভোলানাথ তো পুড়িয়ে ছাই করে দিয়েছে মা। বেহুলা যেমন লক্ষিন্দনের প্রাণ ফিরিয়ে এনেছিল ইন্দ্রলোক থেকে, ঠিক তেমনি রতি তার স্বামী কামদেবের শরীর ফিরিয়ে আনতে ঘোমটা ঢাকা নিয়ে ভোলানাথের স্তব করছে। আর ভোলানাথ তো অল্পতেই খুশি হয়ে যায় বাবা, তাই না? ভোলানাথের বেশি ঝামেলা নাই, বেলপাতা ভক্তি ভরে একটু দিয়ে দাও ভোলানাথকে, খুশি। কেন? সে তো আশুতোষ, অল্পতেই খুশি। ঘোমটা ঢাকা নিয়ে রতি ভোলানাথকে স্মরণ করছে, ওম নমঃ শিবায়। ও ভোলানাথ কি? নির্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণামামি শিবং শিবকল্পতরু। সবাই বলুন ভোলানাথ কি? সুতানৃত বাম তনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগং প্রণামামি শিবং শিব কল্পতরু। ওম নমঃ শিবায়। সবাই বলুন ভোলানাথ কি? ওম নমঃ শিবায়। কোথাও শান্তি নাই গো, বলছে কোথাও শান্তি নাই। ভোলানাথ চমকে উঠলেন, রতির কান নাই। পৃথিবীতে যা গরম পড়েছে মা থাকা যায় না, ওই জন্য আমি কৈলাস পর্বতে ঠান্ডার দেশে বসে বসে ধ্যান করি, আমি ভোলানাথ কারোর ঝামেলাতে থাকি না, কিন্তু তবু আমাকে শান্তিতে থাকতে দেবে না। এই যে ঘোমটা ঢাকা নিয়ে তুমি কাঁদছো মা, আহা, তোমার ঘোমটা ঢাকা নেওয়া দেখে বুঝতে পারছি যে তুমি একবারে পতিব্রতা নারী। কই দেখি মা তোমার ঘোমটাটা তোলো দেখি। একই মা রতি, তুমি কাঁদছো কেন? রতি বলছে হে ভোলানাথ সবই আপনার কৃপা। বলছে তোমার স্মৃতিতে সিঁদুর নাই কেন? বলছে আপনি যাকে পুড়িয়ে ছাই করে দিয়েছেন সেই কামদেবী তো আমার স্বামী। ও তা তুমি কামদেবের স্ত্রী, যাও তোমার গুণে আমি তোমার স্বামীর প্রাণ ফিরিয়ে দিলাম। রতির গুণে কামদেব পূর্ণ দেহ ফিরে পেল, ওই জন্য মা নামগুলো হয়েছে জয়নিতাই। বলে না সহধর্মিনী অর্ধাঙ্গিনী, এই নামগুলো এমনি এমনি হয়েছে। হ্যাঁ, নারীদের গুণে স্বামী উদ্ধার পেয়ে গেছে, ভাবতে পাচ্ছেন মা? আর এখনকার দিনে নাম ওসব নাম নাই, অর্ধাঙ্গিনী সহধর্মিনী নাই, এখনকার দিনে কি স্বামী যদি একটু টেনা বেঁকা হয় স্ত্রী করে সোজা করে দেবে। তা দেখুন ভোলানাথ পূর্ণ শরীর ফিরিয়ে দিল কামদেবকে, কিন্তু ফিরিয়ে দিলে কি হবে, কয়লার ময়লা যাবে না ধুলে, আর স্বভাব যাবে না মইলে, মরিলে না মইলে, মইলে বীরভূমের ভাষা যাবে না, বলুন, মরিলেও যাবে না স্বভাব। ত্রেতা যুগে রামচন্দ্রের কাছে গিয়ে বলছে শোনো, এই যে তোমাকে বলছি, তোমার নাম রাম আমার নাম কাম, এসো যুদ্ধ করি দেখি কে কাকে হার মানায়। কানতে কানতে রামচন্দ্র বলছে ওরে কাম, তুই নিজের শক্তিদাতা পিতাকে চিনতে পারলি না? যে পাঁচটা বাণীর তোর অহংকার, মদন মদন মোহন শোষণ স্তম্ভন, এই যে পাঁচটি বাণীর তোর অহংকার, এই পাঁচটা বাণ তোকে কে দিয়েছে তুই জানিস না? বলছে কেন, আমার বাবা দিয়েছে ব্রহ্মা। বলছে না, আমি যেদিন বিষ্ণু অবতারে ছিলাম আমি দিয়েছিলাম ব্রহ্মাকে পাঁচটা বাণ, আর সেই ব্রহ্মাই তোকে পাঁচটা বাণ দিয়েছে, তুই আমার বাণ আমাকে দিতে এসেছিস? তোর অহংকার আমি চূর্ণ করব, তবে আজ নয়, যেদিন আমি বৃন্দাবনে করব রাসলীলা গোপীদের সঙ্গে, গভীর রাতে নারী পুরুষের হবে মিলন, সবাই ভাববে এটা বোধহয় কামনার লীলা, কামদেবের লীলা, কিন্তু আমি প্রমাণ করব যে রাসলীলার মধ্যে কোনো কামনার গন্ধ নাই। সেদিন তোর পাঁচটা বাণ আমার চরণে এসে গড়াগড়ি খাবে, আমি আমার নাম নেব তোকে জয় করে, মদন জয়ী মদন মোহন। সবাই মিলে বলুন মদন মোহন কৃষ্ণচন্দ্র কি জয়, মদন মোহন কৃষ্ণচন্দ্র কি জয়, মদন মোহন কৃষ্ণচন্দ্র কি জয়। তাহলে ভগবান কৃষ্ণের নাম কেন মদন মোহন হলো, উত্তরটা আপনারা পেলেন কি করে হলো মদন মোহন নাম? তাহলে প্রথম কারণ রাসলীলা করার হলো কামদেবের অহংকার চূর্ণ করা, আর দ্বিতীয় কারণ হলো গোপীদের মনোবাসনা পূর্ণ করা। গোপীরা যত কৃষ্ণ সেবা করে কৃষ্ণ সেবার লালসা তত বেড়ে যায়, পূর্ণরূপে কৃষ্ণকে পূর্ণরূপে প্রতিরূপে পাবার জন্য গোপীরা হেমন্তকালে প্রথম মাস মানে কার্তিক মাসে শুরু করলো একটি ব্রত। এক মাস ধরে কার্তিক মাসে ভোরবেলার আগের মুহূর্ত মানে ব্রহ্ম মুহূর্তে যমুনার তটে গিয়ে বালিতে মা কাত্যায়নীর মূরতি অঙ্কন করে হাত জোড় করে মা কাত্যায়নীর কাছে চেয়ে নিয়েছিল একটি মাত্র বর, কি? কাত্যায়নী মহামায়ী মহাযোগিনাধেশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নম। মা গো তোমার কাছে আমরা জীবন চাই না যৌবন চাই না, শুধু ওই নন্দসুত কৃষ্ণকে আমাদের স্বামী করে দিও, এটা ছিল তাদের নিবেদন। আসুন মা কাত্যায়নীকে আশ্রয় করে আমরাও প্রবেশ করি রাসলীলায়। কাত্যায়নীকে স্মরণ না করলে, আস্বাদন না করলে, আশ্রয় না করলে রাসলীলা প্রবেশ করা যায় না। গোবিন্দ যাকে স্মরণ করেছিল আসুন আমরাও তাকে স্মরণ করব। মায়ের একটু ভালো করে উলুধ্বনি করুন সবাই মিলে, মা কাত্যায়নীকে একটু স্মরণ করছি। কাত্যায়নী মহামায়ী মহাযোগিনাধেশ্বরী নন্দ গোপ সুতং দেবী পতিং মে কুরুতে নমঃ ত্বং স্বাহা त्वंग स्वाधा त्वंगी बसटकार स्वरत्मिका सुधा तमक्षरे नीत्रे त्रिधा मात्रात्मिका स्थिता अर्धमात्रा स्थिता नित्या जानूचर्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी चरणी परा तैव धार्यते सर्वं तै तत्सृज्यते जगत् तै तत्पाल्यते देवी तमक्षन्ते च सर्वदा विशिष्टो सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगृहीति रूपान्ते जगतशो जगन्मये महाविद्या महामाया महामेधा महास्थितिः महामोहा च भवति महादेवी महाशुरिः प्रकृतिस्तं हि सर्वस्य गुणत्राय विभावीनि कालरात्रि महारात्रि मोहरात्रिश्च दानुना त्वं श्रीस्त्वमीश्वरी त्वंगडीस्तं बुद्धिर्वधलक्षणा लज्जा पुष्टि तथा तुष्टि त्वं शांति शांतिरेव च खड्गिनी शूलिनी घोड़ा गदिनी चक्रिनी तथा शंखिनी चापिनी बाण भूषुंडी परिघायुधा सौम्या सौम्यतरा शेषा सम्यभ्या स्तुति सुंदरी परापणनं परोमा त्वमेव परमेश्वरी परापणनं परोमा त्वमेव परमेश्वरी या देवी सर्वभूतेषु विष्णु मायेति शब्दिता नमस्तस्वै नमस्तस्वै नमस्तस्वै नमो नमः या देवी सर्वभूतेषु कायारूपेण संस्थिता नमस्तस्वै नमस्तस्वै नमो नमः या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्वै नमस्तस्वै नमो नमः या देवी सर्वभूतेषु कायारूपेण संस्थिता नमस्तस्वै नमस्तस्वै नमस्तस्वै नमो नमः या देवी सर्वभूतेषु भातृरूपेण संस्थिता नमस्तस्वै नमस्तस्वै नमो नमः नमस्तस्वै नमो नमः नमस्तस्वै नमो नमः सर्वमंगला मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते सृष्टि स्थिति विनाशान शक्तिभूते सनातनी गुणस्नाय गुणमयी नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते नारायणी नमोस्तुते